أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو الله رنامي قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا بالو أمار پتی اوحي پريتو حيا چه جه جن در اكتی دال منجوك شاكر سربون كوريا چه ايبن بوليا چه أمرا تو اك بيش شاكر قرآن سربون كوريا چه يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا جاها شرطيك بطن الدش كوري فلا عمرا يهدي بشا ستحبن كوريا چي عمرا كاكونو عما در پرتي بالو كر كنو شريك ستير كوري بنا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا يبقى نشجوي شموچو عما در پرتي بالو كر مرجدا تيني گروهن كورن ناي كنو پتني يبقى نا كنو شمتان وأنه كان يقول سفيهنا على الله شططا এবং আরো এই যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহর সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করিত وأننا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا অথচ আমরা মনে করিতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করিবে না وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا আরো এই যে কতিবাই মানুষ কতক জিনের শরণ লইত ফলে উহারা জিনদের আত্মভরিতা বাড়াইয়া দিত وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا আরো এই যে জিনেরা বলিয়াছিল তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাহাকেও পুনরুত্থিত করিবেন না এবং আমরা চাহিয়াছিলাম আকাশের তথ্য সংগ্রহ করিতে কিন্তু আমরা দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابَ الرَّصَدَا ار پوربه امرا آکاشر ببنو گھانٹی تے شنگبات شنی بار جنن بوشتیم کنتو اکن کهو شنگبات شنی تے چاہی لے شه تاہر اپن نکھے بر جنن پرستود جلن تو اُلکا پندر شموکھن ہوئے وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدَا امرا جانی نا جگت باشیر امنگلی ابھپریتو না তাহাদের প্রতিপালক তাহাদের মঙ্গল চান এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক ইহার ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী এখন আমরা বুঝিয়াছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না আমরা যখন পথ নির্দেশক বাণী শুনিলাম তাহাতে বিশ্বাস স্থাপন করিলাম যে ব্যক্তি তাহার প্রতিপালকের প্রতি ইমান আনে তাহার কোন ক্ষতি ও কোন অন্যায়ের আশঙ্কা থাকিবে না وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحَرَّوْا رَشَدًا আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী যাহারা আত্মসমর্পণ করে তাহারা সুচিন্তিতভাবে সত্য পথ বাছিয়া নেয় وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا অপরপক্ষে সীমা লঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا وهرا جدي شطو پتے پرتشتی تو تھاکی تو وهدر کامی پرچور باری بشن ارباد تمہیں شمرد دو کری تام لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا جد در آمی وهدر کے پرکھا کری تام جے بکتی تہار پتی پالکے شارن ہوئی تی بیموک آئے তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন এবং এই যে মসজিদ সমূহ আল্লাহরই জন্য সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাহাকেও ডাকিও না